তুমি আমার তুঠ দেখি যে কি অনুপম, বিহিরি বিরি না পার দেহাতি হি যে কি অনুপম, হাজুনে কাসুনে জুনতি উনি মিলে তরাতিও লাগে কম, অমিয়া অমিয়া আমার উঠ দেখি যে কি অনুপম, বিহিরি বিরি না পার দেহাতি হি যে কি অনুপম, হাজুনে কাসুনে জুনতি উনি মিলে তরাতিও লাগে কম, সাইনু সাইনু সাই তোমার গুসুপু প্রেজেন আকি হে থম্ব তরু নহয় সুন গোমা গোমা ভাল পোয়া কিয় কদা আধরুয়া আইনা ভঙা দি ভাঙি বহিয়া খনি লুই তরে খুতে বব গই সকু পারি দরে উলাহবে ধল দেরিকৈ আহিবা আহি নকবা যাবরে হল বুকুতে অগনি জ্বলাই নকবা যাবরে হল যিদরে উঠিছে নামি বখি দরে উলাহবে ধল বুকুরে মরম যাচি বলে তো দিয়া এপল দুপল বতরু নহয় শুন পানি